আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বৈঠকে আপনাদের সাথে আলোচনা করব এমন একটা জীবের আপদ, এমন একটা কথার পাপ, যে পাপ করলে কাবিরা গুনাহ হয় এবং তা জাহান্নাম যাওয়ার একটা কারণ, আর তা হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা কথা বলা। প্রকৃত বাস্তবের বিপরীত কিছু বলা হচ্ছে মিথ্যা বলা। এই মিথ্যাবাদিতা জীবের জন্ম সর্বনাশী কর্মাবলীর অন্যতম, এবং এটা এমন এক মানসিক ব্যাধি যার সত্বর চিকিৎসা না হলে ব্যাধিগ্রস্ত ব্যক্তি অচিরেই ধ্বংস হয়, আর পরকালের শাস্তি তো আছেই। সত্যবাদিতা মুমিনের গুণ, তাই মিথ্যাবাদিতা মুনাফেকের গুণ। সত্য কথাকে বলে মুমিনরা বলে, আর মুনাফেকদের অভ্যেস হল মিথ্যা কথা বলা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা এসে তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল, আল্লাহ জানেন যে তুমি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটে জিনিস যার ভিতরে হবে সে খাঁটি মুনাফেক হয়ে যাবে। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক। আর এই চারটির মধ্যে যার ভিতরে একটা গুণ থাকবে তার মধ্যে মুনাফেকের একটা গুণ থেকে যাবে। হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ না সে বর্জন করেছে, ছেড়েছে। সে চারটি কি কি? ইজা তুমিনা খান, তার কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে। টাকা পয়সা রাখা হলো সে নিজে খরচ করে ফেলল, কোন কিছু ব্যবহার করতে দেওয়া হলো সে ব্যবহারের জিনিস নষ্ট করে দিল, ইত্যাদি। ওয়া ইজা হাদাসা কাযাব, কথা বললে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। যে কোনো কথা বলতে যাক নিজের সম্পর্কে, পরের সম্পর্কে, সে মিথ্যা বলে। ওয়া ইজা আহাদা গাদার, আর যদি কোন কারোর সঙ্গে চুক্তি করে সেই চুক্তিতে সে চুক্তি ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজার, আর যখনই কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে, ঝগড়া ঝামেলা করে, তখনই কি করে? অশ্লীল বকে, অশ্লীল কথা বলে। এই হল কটি গুণ? চারটি গুণ। অন্য এক বর্ণনার মতে পাঁচটি গুণ বলা হয়েছে। সে পাঁচটি গুণের মধ্যে একটা কি? ওয়াইজা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে খেলাফ করে। সাধারণত ওয়াদা করলে খেলাফ করে, আর ওয়াদা করে খেলাফ করে বেশি কাদের গুণ জানেন? কে বেশি ওয়াদা খেলাফ করে? সাধারণত যারা ঋণগ্রস্ত হয়। ঋণ পরিশোধ করতে গিয়ে বেশিরভাগ মানুষ কি করে? ওয়াদা খেলাফি করে। যাই হোক, এই চার পাঁচটি গুণ হল মুনাফিকের গুণ। এই পাঁচটা গুণ, তার মধ্যে একটা হল যে সে কথা বললে মিথ্যা বলে। সুতরাং মিথ্যা বলা মুমিনের গুণ না, মিথ্যা বলা অভ্যেস হচ্ছে মুনাফিকের। আমাদের সমাজে ব্যাপক প্রচলিত এই নৈতিক শৈথিল্য আমাদের কথা, কর্ম, ব্যবসা, বাণিজ্য, অঙ্গীকার, লেনদেন প্রভৃতিতে এমন বিস্তার লাভ করেছে যাতে এমন মনে হয় যে এটা একটা প্রশংসার্হ চাতুরী। অনেকে বলে রাজনীতি, রাজনীতি মানেই হচ্ছে মিথ্যাবাদিতা, চাতুরি, ছল চাতুরি, চালাক। যদি কেউ মিথ্যা বলে পার হয়ে না আসতে পারে তাকে বলা হয় কি, লোকটা বোকা। আর যদি মিথ্যা বলে পার হয়ে আসে তবে লোকটা চালাক খুব। মিথ্যা বলে যে নিজের সফল সাফল্য অর্জন করে তাকে লোকে চালাক বলে। অনেকের দাবি যে এই রাজনীতি না জানলে সাফল্য লাভ অসম্ভব, আবার বাস্তব এই যে সত্য, কেউ সত্য কথা বললে তার উপর কারো আস্থা থাকে না। যেহেতু মিথ্যা সমাজের প্রায় সকল সভ্য সদস্যই ব্যবহার করে থাকে, প্রত্যেককে মিথ্যা বলে, সত্য কথাতেও শ্রোতার সন্দেহ ও ধোকা হয়। সত্য বললেও সন্দেহ হয়। তাই তো এর প্রতি গুরুত্ব আরোপ করে সমাজ বিজ্ঞানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্যের পথ অবলম্বন করো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সত্যবাদিতা ভালোর দিকে পথ দেখায়। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো ভালো জিনিস ভালো কাজ জান্নাতের দিকে পথ দেখায়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদক, আর মানুষ সত্য কথা বলতে থাকে, সত্য অনুসন্ধান করতে থাকে। হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, শেষ পর্যন্ত তাকে আল্লাহর কাছে সিদ্দিক বলে লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, মহা সত্যবাদী বলা হয় তাকে। ওয়াইয়াকুম ওয়াল কাযিব, আর মিথ্যা বলা থেকে দূরে থাকো, মিথ্যাবাদীদের থেকে দূরে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যাবাদিতা অশ্লীলতার দিকে পথ দেখায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অশ্লীলতা নোংরামি জাহান্নামের পথ দেখায়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিব, আর মানুষ মিথ্যা কথা বলতে থাকে। ওয়াইয়াতাহাররাল কাযিব, আর মিথ্যা বলার চেষ্টা করে, অনুসন্ধান করে, মিথ্যা খুঁজে খুঁজে মিথ্যা বলে। হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, তাকে আল্লাহর নিকটে মিথ্যুক বলে, মহা মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়, আল্লাহর কাছে প্রসিদ্ধ হয়ে যায়। মানুষের কাছে যেটা প্রসিদ্ধ আল্লাহর কাছে লিখিত হয়ে যায়। যে ব্যক্তি প্রসিদ্ধ মিথ্যা বলে তার শাস্তির কথা আলাদা, মিথ্যা বলা মানে পার্থক্য আছে। প্রসিদ্ধ মিথ্যা বলে, এমন মিথ্যা বলে যে মিথ্যা তার বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হয়। যেমন আমরা বলছি, আমাদের এই কথা শুধু আপনারা শুনছেন না, এ কথা সারা বিশ্বের মানুষ শুনতে পারবে। হাওয়াতে হাওয়াতে আমাদের এই কথা প্রচার হবে। যারা টিভিতে কথা বলেন, যারা রেডিওতে কথা বলেন, তাদের কথা সারা বিশ্বে প্রচার হয়, সম্প্রচার হয়। যারা পত্র পত্রিকায় লিখেন, তারা যদি মিথ্যা লেখেন, সেই মিথ্যা লিখা যেটা সারা বিশ্বে প্রচার হয়, সেই মিথ্যা বলা যেটা সারা বিশ্বে প্রচার হয়, তার শাস্তি আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ফজরের নামাজ পড়ে বলতেন, হাল রা মিনকুম, হাল রা আহাদুম মিনকুম রুয়া, তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেছে? রাত্রে স্বপ্ন দেখা হয় ঘুমে, তো যদি কেউ স্বপ্ন দেখত, স্বপ্ন বর্ণনা করত, আর যদি কেউ না দেখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্বপ্ন দেখতেন, তিনিই বলতেন যে আমি স্বপ্ন দেখেছি। লাকিন্নি রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাআখাযা বিয়াদি, আজকের রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার কাছে দুটো লোক এলো, আমাকে আমার হাত ধরে নিয়ে পবিত্র এক ভূমির দিকে নিয়ে গেল। সেখানে দেখছি, ফাইজা রাজুলুন জালিসুন ওয়া রাজুলুন বিয়াদিহি কাল্লুবুম মিন হাদিদ, দেখলাম সেখানে এক ব্যক্তি বসে আছে আর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে লোহার আঁকুশি আছে, লোহার আঁকুশি। قال بعض اصحابنا موسى انه يدخل ذلك الكلب في صدقه, এই ব্যক্তি তার এই কষ, এটাকে কি বলা হয়, দুই ঠোঁটের মাঝখানে কষে এইভাবে ধরছে, তারপর হাত ফি সিদকিহি হাত্তা ইয়াবলুগা কাফা, টেনে নিয়ে গিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, তার ঘাড় পর্যন্ত এইভাবে টেনে নিয়ে গিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে আসছে। সুম্মা ইয়াফআলু বি সিদকিহি আখার, এদিকটা চিড়া হয়ে গেল, আবার এইদিকে গিয়ে এইভাবে চিড়ছে, আবার চিটছে এইভাবে পেছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। ওয়ালতাই মুশিদ কুহু হাজা, যখন এটা চিটছে তখন এটা ভালো হয়ে যাচ্ছে, আবার এটাকে চেরা হচ্ছে, যখন এটাকে চিটছে তখন এটা আবার ভালো হয়ে যাচ্ছে, এইভাবে একটার পর একটা তার গাল চিরা হচ্ছে, তার কষকে চিরা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, মা হাজা, কালা ইনতালেক ইনতালেক, কি ব্যাপার, এই লোকটা কে যাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তো তারা ছিলেন ফেরেশতা, তারা বললেন, চলুন চলুন চলতে থাকুন, পরে বলা হবে। যাই হোক, পরে যখন ব্যাখ্যা করলেন, বললেন ফেরেশতা দুজন, বললেন, আম্মাল্লাযি রাআইতাহু ইয়াশুক্কু সিদকুহু আও ইয়াশুক্কু সিদকুহু, আপনি যাকে দেখলেন যার কষ, যার গাল চিরা হচ্ছে, সে হচ্ছে সেই ব্যক্তি কাযযাব, ইউহাদ্দিসু বিল কাযবাতি ফাতুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক, সে এমন মিথ্যা বলে যে মিথ্যা তার কাছ থেকে বহন করা হয়, সেই মিথ্যা তার কাছ থেকে বহন করে সারা বিশ্বে ওই দিক চক্রবালে ছড়িয়ে দেওয়া হয়। দিক চক্রবাল তো বোঝেন, যেটা মানে আপনার নজরে আসে যেদিকে নিচের আকাশে চারিদিকে দিক চক্রবাল, যেখানে মনে হয় ঠিক পৃথিবীর সাথে মাটিটা লেগে আছে। তো সারা বিশ্বে, মোট কথা সারা বিশ্বে ছড়িয়ে যায়। আজকাল সারা বিশ্বে মিথ্যা ছড়ানোর যন্ত্র হচ্ছে এই যন্ত্র, এই টিভি, এখন তো নেট হয়েছে, সারা বিশ্বে মিথ্যা ছড়িয়ে যাচ্ছে। এত বেশি মিথ্যা, এমন মিথ্যা যে বেশি লোক জানতে পারলো, বেশি লোক শুনতে পারলো। এই মিথ্যাবাদীর জন্য শাস্তি হচ্ছে কি? এটা হচ্ছে কিন্তু কেয়ামতের আগে, এটা জাহান্নামে না, এটা কেয়ামতের আগে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, তার সাথে এই ব্যবহার করা হবে, এই আচরণ করা হবে, কতদিন পর্যন্ত? কেয়ামত পর্যন্ত। তার মানে বোঝা গেল, তারপরে হিসাব হবে, বিচার হবে, তারপরে তো বুঝতেই পারছেন লাল ঘরে কি আজাব হবে সেটা আল্লাহ জানে। মোট কথা, মিথ্যা বলা, এমন প্রসিদ্ধ মিথ্যা বলা যে মিথ্যা বললে পরে সারা বিশ্বে ছড়িয়ে যায়, তার জন্য শাস্তি হলো কি? যে তার কস, তার গাল ছিঁড়ে ফেলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংসার করেছেন, সংসারী ছিলেন, স্ত্রী পরিজন নিয়ে সংসার করেছেন, তার বাড়ির ভিতরে যদি কেউ মিথ্যা বলত এবং তিনি বুঝতে পারছেন যে মিথ্যা বলেছে, তাহলে কানা ইজা তালা আলা আহাদিন মিন আহলি বাইতিহি কাযাবা কাযাবা লাম ইয়াজাল মুরিদান আনহু হাত্তা ইউহদিসা তাওবা, যখন জানতেন যে মিথ্যা বলেছে তখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতেন, তার প্রতি রাগ করে থাকতেন, রাগান্বিত থাকতেন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সে তওবা করেছে। তওবা না করা পর্যন্ত সে মুখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতেন। মানব জীবনে মিথ্যাবাদিতার চরম মন্দ প্রভাব ও প্রতিক্রিয়া রয়েছে। মিথ্যাবাদী মানুষ সমাজে সন্দিগ্ধ হয়, তার চরিত্র মানুষের কাছে সন্দিগ্ধ হয়, অপবাদ ও সন্দেহের পাত্র হয়, আর নিঃসন্দেহে এতে মিথ্যাবাদী ক্লিষ্ট ও মানসিকভাবে যন্ত্রণা ভোগ করে, সে মানসিক শান্তিহারা হয়ে যায়। পক্ষান্তরে সত্যবাদিতায় প্রশান্তি ও নিশ্চিন্ততা লাভ হয়। আপনি সত্য কথা বলেন, আপনার মন সবসময় প্রফুল্ল, ফুলের মতো, টাটকা ফুলের মতো মন থাকবে, সত্য কথা বলছেন আপনি, আপনার না কোনো ভয় থাকবে আর না কোনো দুশ্চিন্তা থাকবে, যেটা আপনি সত্য কথা বলেন। আর মিথ্যাবাদিতা সংশয় সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিসে সন্দেহ আছে সেই সেই জিনিস বর্জন করে সেই জিনিস অবলম্বন করো যাতে কোনো সন্দেহ নেই। আপনার পাশে দুটো জিনিস আছে, একটাতে সন্দেহ আছে, একটাতে নেই, কোনটা গ্রহণ করবেন? যেটাতে সন্দেহ নেই সেটাতে, খবরদার যেটাতে সন্দেহ আছে। দুটো খাবার আছে, একটা খাবার কিংবা একটা ভালো একটা খারাপ, ভালো যেটা খাবার সেটাতে সন্দেহ আছে, কেউ বলছে এতে শুয়োরের চর্বি আছে, কেউ বলছে এটা হচ্ছে এই জিনিসের ভিতরে এই জিনিস আছে, অথবা এমন অন্য কোনো সন্দেহ, ঠিক আছে। আর তার অন্য একটা খাবার আছে যেটা দেশের তৈরি কিংবা এমন যেটা মানে কম, কিন্তু কোনো সন্দেহ নেই, কোনটা গ্রহণ করবেন? যেটা সন্দেহ নেই সেটা গ্রহণ করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না সিদকা তুমানিনা, সত্যবাদিতা হচ্ছে প্রশান্তির কারণ, ওয়াল কাযিবা রিবা, আর মিথ্যাবাদিতা সংশয় সৃষ্টির কারণ। মিথ্যা বললেই সংশয়, আপনি দেখবেন নিজের বাড়িতেই আপনার স্ত্রী প্রথমে কোনো কথা জিজ্ঞেস করলেন, প্রথমে মিথ্যা বলল, মাফি মুশকিল, দ্বিতীয়বার তৃতীয়বার যখন মিথ্যা বলল তখন আপনি তাকে কথায় কথায় সন্দেহ করবেন, করবেন না করবেন না? রাত্রেবেলায় বাড়ি, হয়তো রাত্রেবেলায় বাইরে কোথাও গিয়েছিল, কোথায় গিয়েছিলে? না আমি অমুকের বাড়ি গেছিলাম, আমার খালাইতো বোনের বাড়ি গেছিলাম। পরে আপনি বুঝতে পারলেন যে খালাইতো বোনের বাড়ি যায়নি, যাক। তারপরে দ্বিতীয়বার ওই রকমই, সে মিথ্যা বলছে বলে অন্য জায়গায় যাচ্ছে, যদিও সে কোনো খারাপ কাজে যাচ্ছে না, কিন্তু ওইটা গোপন করছে আপনাকে বোঝাবার জন্য। তখন তার চরিত্রে আপনার সন্দেহ হবে না? হবে না। ইন্নাল কাযিবা রিবা, মিথ্যা বললেই সেটাতে কি হয়ে যায়? আপনার সন্দেহ হয়। এখন বলবেন, হুজুর স্বামীকে তো মিথ্যা বলা যায়, পরে বলছি সেটা, কিন্তু এই শ্রেণীর মিথ্যা বলা জায়েজ না। আপনি যাচ্ছেন, আপনি এখান থেকে টেলিফোন হচ্ছে, হ্যালো তুমি কোথায় আছো? বাড়িতে আছি। কিন্তু পরে আপনি জানতে পারছেন সে দুলা ভাইয়ের ভাইয়ের বিয়েতে গেছে, এরকম হয় না? হয় না, সে গেছে বাজারে, গেছে বাজারে আছে, সে জানছেন যে আপনি যদি জানতে পারেন তাহলে তো মুশকিল, এই জন্য মিথ্যা, আলাপ তুল মিথ্যা, হ্যাঁ হ্যালো কোথায় আছো? না আমি বাড়িতেই আছি। তারপর আপনি হয়তো বাড়িতে টেলিফোন করলেন মাকে বোনকে, না তো সে তো নেই তো, সে তো দুলা ভাইয়ের ভাইয়ের বিয়েতে গেছে, কিংবা দুলা ভাইয়ের বোনের বিয়েতে গেছে, কিংবা তার নিজের বোনের বিয়েতে গেছে, অথচ আপনার নিষেধ আছে, কিংবা অনুমতি নিয়ে যাবে, কিন্তু ভাবছে অনুমতি নিয়ে গেলে পরে হয়তো আবার এদিক সেদিক করবে, হ্যাঁ কি বলবে, পর্দা করো, এই করো, সেই করো, কি দরকার আছে, তলায় তলায় বামুন নেই ঘরে, বামনি তুলে লাঙ্গল ধরে, সমস্যা কি আছে? এইভাবে যদি মিথ্যা বলে, একবার দুবার মিথ্যা বললে তখন সেই মেয়ের প্রতি সন্দেহ হতেই থাকবে, এরকম স্বামীর প্রতিও সন্দেহ হয়। স্ত্রী বসে অপেক্ষা করছে, অপেক্ষা করছে, স্বামী আসবে, রাত হয়ে গেল, এগারোটা বারোটা, কোথায় গিয়েছিলে, এই বন্ধুর কাছে বসেছিলাম, কিন্তু পরে জানা গেল যে বন্ধুর নাম করছে সে বন্ধুর কাছে সে ছিল না আদৌ, বাস স্বামীর প্রতি সন্দেহ হয়ে গেল। আল কাযিবা রিবা, মিথ্যা বললে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে, তখন সেই মানুষের প্রতি আর কোন রকমের বিশ্বাস রাখা যায় না, সেই মানুষের প্রতি মনটার কোন রকমেরই মানে ফ্রেশ হয় না, তখন বড় কষ্ট হয়। এই জন্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যবাদিতা অবলম্বন করো, তোমার মন ভালো থাকবে, তোমার সঙ্গীর মন ভালো থাকবে, তোমার সাথীর মন ভালো থাকবে, তুমি যার সঙ্গে আচরণ করছো, লেনদেন করছো, তাদের সঙ্গে ব্যবহার ভালো থাকবে, এটাই হচ্ছে কথা। কদর্য আচরণ কিন্তু মুনাফিকের মুসলমানদের নয়, যার জন্য সমাজে সকলের নিকট হতে মিথ্যাবাদীর প্রতি আস্থা হারিয়ে যায়। কেউ মিথ্যাবাদীর প্রতি আস্থা রাখে না, যখন মনে হয় লোকটা মিথ্যা বলে কথা বাদ দে, ও কথাও মিথ্যা বলে, ও কথা বাদ দে, কেউই তাকে বিশ্বস্ত বলে মনে করে না। বাংলা প্রবাদে বলে, সত্য কথা মিথ্যা কার, মিথ্যা বলা অভ্যেস যার। মিথ্যা বলা অভ্যেস হয়ে গেলে পরে তার সত্য কথাটাও লোকে কি মনে করে, মিথ্যা মনে করে। আপনারা প্রসিদ্ধ গল্প শুনেছেন, মিথ্যাবাদী রাখাল ছেলের গল্প, জানে সবাই বেশি কিংবা অল্প, বাঘ এসেছে, বাঘ এসেছে, চেঁচিয়ে দিত ধোকা, গায়ের লোকে ছুটে গিয়ে হয়ে যেত বোকা। সত্য যেদিন বাঘ আসিল রাখালের চিৎকারে, বলল সবাই বোকা হতে চাই না বারে বারে, বাঘের পেটে গেল রাখাল জীবন হল নাশ, মিথ্যাবাদীর কথা থেকেও করে না বিশ্বাস। এই গল্প আপনারা সবাই জানেন, বারবার বারবার মানুষকে বিরক্ত করলে ও তো দেরি বলে, এরকম যা যে গেল না সে সত্যি বাঘ গেল তাকে খেয়ে ফেলল। এইভাবে সমাজের অধিকাংশ মানুষ যখন মিথ্যাবাদিতায় পরিচিত হয় এবং তাদের প্রায় সকল ব্যবহারে অসত্য মিথ্যা কথার আশ্রয় নেয়, তখন সমাজ হতে পারস্পরিক বিশ্বাস ও আস্থা বিলীন হয়ে যায়, সদ্ভাব ও সম্প্রীতির মূল উৎপাটিত হয়ে সমস্ত রকমের উন্নয়ন ও কল্যাণের দ্বার রুদ্ধ হয়ে যায়। এতে যোগ্য ব্যক্তিও বহু কল্যাণ হতে বঞ্চিত রয়ে যায়, যেহেতু যোগ্য হলে কি হবে, মিথ্যা বলে। মিথ্যাবাদিতা খুবই ধ্বংসের কারণ। ক্রয় বিক্রয় কালে বহু ক্রেতা ও বিক্রেতা চক্ষু বন্ধ করে মিথ্যা বলে, যেমন বিক্রেতা বলে আমি 10 টাকায় কিনেছি, আর অথচ সে কিনেছে ক টাকায়, 8 টাকায়। কখনো বা মিথ্যা বলে পণ্যদ্রব্যের ত্রুটি গোপন করে, আপনি একটা জিনিস বিক্রি করছেন খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, এটা হচ্ছে মেড ইন জাপান, অথচ জানেন আপনি যে মেড ইন জাপান নয়, জাপান পার্টস, কিংবা অনেকে পার্টস বলে, জানি না পার্টস সব জাপানের কিনা, বলে ইন্ডোনেশিয়া ফিটিং জাপানের পার্টস, কিন্তু আপনি বলে দেন কি এটা জাপান, মেড ইন জাপান, শুধু আবার জাপান লেখা থাকে, মেড ইন জাপান বলে চালিয়ে দেন। দেশে শুনেছেন একদিন ইন্টারভিউ, আমি শুনেছিলাম বাংলাদেশের এক ইন্টারভিউ, বলা হচ্ছে যে আপনারা এই কাপড়ে লেখা আছে মেড ইন জাপান, এটা কি সত্যি জাপানের কাপড়? বলছে কি করবো, যদি মেড ইন জাপান না ছাপি না লিখি তাহলে তো দেশের কাপড় কিনবেই না, দেশের কাপড় অচল হয়ে যাবে, এই জন্য আমাদেরকে মেড ইন জাপান লিখতে হয়। বুঝতে পারছেন, মিথ্যাবাদিতার সাহায্য, এই ব্যবসাতে মিথ্যা চলতে থাকে। তারপরে ক্রেতাও মিথ্যা বলে, অমুক দোকানে তোমার দোকানে খুব মারবো, তোমার এত টাকা বলছো, আমি অমুক দোকানে দেখে এলাম 8 টাকায় দিচ্ছে, তুমি 10 টাকা বলছো, এও মিথ্যা বলে, কি জন্য, যাতে করে আমার দামটা কমিয়ে দেয়। সুতরাং দুই পক্ষ থেকে মিথ্যা বলা হয়, অথচ এই ধরনের মিথ্যা উভয়ের জন্য অমঙ্গল নিহিত আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাইআনি বিল খিয়ার মা লাম ইতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। ক্রেতা বিক্রেতা দুজনেই এখতিয়ারে আছে, কে কেনার ব্যাপারে না কেনার ব্যাপারে, তাকে তো জবরদস্তি কেউ করছে না, তোমাকে বিক্রি করতেই হবে, আর এও জবরদস্তি করছে তোমাকে কিনতেই হবে, তা না, এখতিয়ার আছে, যতক্ষণ ব্যবসা হয়ে যাবে কাছে থাকবে ততক্ষণ এখতিয়ার নেওয়া না নেওয়ার এখতিয়ার আছে, যখনই নিয়ে চলে যাবে এখতিয়ার শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ফাইন সাদাকা, উভয় যদি সত্য কথা বলে, আ বাইয়ানা, জিনিসের দোষ ত্রুটি আছে না আছে প্রকাশ করে বলে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তার ব্যবসাতে তাদের ব্যবসাতে বরকত দেওয়া হয়। ওয়াইন কাতামা ওয়া কাযাবা, আর যদি দোষ ত্রুটি গোপন করে এবং মিথ্যা বলে, বোরিকা আও মুহিকাত বারাকাতু বাইহিমা, তাদের কেনা বেচার বা ব্যবসার বরকত নিশ্চিহ্ন করে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়, তাতে বরকত থাকে না, অনেক জিনিস নিয়ে আসেন, সুন্দর জিনিস চলছে, কিন্তু বরকত থাকে না, লাস্টিং হয় না। যতদিন চলার কথা, এক বছর চলার কথা, আপনার ছ মাস গেল, এটা বরকত হলো না? কিন্তু যেটা ছ মাস চলার কথা, সে যদি দেড় বছর দু বছর চলে, কত বরকত! এটাই হচ্ছে বরকত, একই বলা হয় বরকত, তার মধ্যে বরকত। কিন্তু মিথ্যা বললে পরে জিনিসের বরকত নষ্ট হয়ে যায়। মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যুকরা বাস্তব বিকৃত করে, হককে বাতিল করে এবং বাতিলকে হক রূপে প্রদর্শন করে, সৎকে অসৎ আর অসৎকে সৎ করে প্রকাশ করে। আপনারা জানেন সাধারণত কেস জিততে গেলে মামলায় কিভাবে উকিলরা ছয়কে নয়, নয়কে ছয় করে না, করে না, খালি আপনাকে জিতাবার জন্য। আর যদিও জানে যে আপনি অপরাধী, কিন্তু আপনাকে অপরাধ থেকে বাঁচিয়ে সে কি করবে, নোট কামাবে। এই জন্য সে একজন একজন অপরাধীর ওকালতি করে, একজন অপরাধীকে বাঁচিয়ে সে নিজে রোজগার করে, মিথ্যা কথা বলে, মিথ্যা কেস সাজিয়ে, মিথ্যা কথা বানিয়ে, মিথ্যা জাল সাইন করিয়ে, বিভিন্নভাবে মিথ্যা মিথ্যা মিথ্যার আশ্রয় নিয়ে সে একজন অপরাধীকে জিতিয়ে দেয় একজন নির্দোষ মানুষের উপরে, কিংবা তার শাস্তি মকুব করে দেয়। এর থেকে বড় মিথ্যাবাজিতা বুঝতেই পাচ্ছেন যে সে কত বড় পাপ করছে। শ্রদ্ধার হোকে ঘৃণার হো এবং ঘৃণার হোকে শ্রদ্ধার হো করে তোলে, আর এটাই তো মিথ্যুকদের জঘন্য পুঁজি। একজন মানুষের সম্মান আছে, সে তার সম্মানটাকে নষ্ট করে দেয়, একজনের সম্মান নেই তার সম্মানটাকে বাড়িয়ে দেয়, এরকম হয় না? হয় না। ভোট দিতে গিয়ে দেখেছেন ভোটের জন্য মানুষ কত রকম কথা বলে যাতে করে আপনাকে ভোটটা দেয়। ভোটের আগে কত রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, হ্যানকারেঙ্গা তেনকারেঙ্গা লাঠি কেন্দার মুগুর ভারেঙ্গা, তারপরে যখনই ভোট পাশ হয়ে গেল তখন যান আপনি, আপনাকে চেনে না, ঠিক না ভুল? ভোটের আগে বাড়িতে বাড়িতে এসে ওয়াদা দিয়ে যায়, আর ভোটের পরে তার বাড়িতে গেলে আপনাকে বলে আপনাকে জানি না কে কোথা খেয়েছেন আপনি, এইরকম নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। তো মিথ্যা অঙ্গীকার, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইভাবে আমাদের রাজনীতি চলছে। সাব্য পাঠ্য সকল প্রচার মাধ্যমে মিথ্যার কবল হতে বাঁচা মুসলিমের কর্তব্য। খবরদার, মিথ্যা কথায় কেউ ধোকা খাবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যা কথায় ধোকা খাবেন না, এমন মিথ্যুকরা সত্যই ভ্রষ্ট। কাল রাজুলুন মুমিনুন মিন আলে ফিরাউনা ইয়াকতুমু ঈমানাহু, ফিরাউনের গোত্রে যখন লোকেরা যখন ইমান আনতে লাগলো, তারই গোত্রের এক লোক মুমিন হয়েছিল, ইমান এনেছিল মোসার প্রতি, সে কিন্তু ইমানটাকে গোপন রেখেছিল যাতে করে ফেরাউন বুঝতে না পেরে তার প্রতি অত্যাচার না করে। সে বলতে লাগলো আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, এমন এক লোককে হত্যা করবে যে বলে আমার রব হচ্ছে আল্লাহ, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, যে তোমাদের রবের কাছ থেকে বড় বড় নিদর্শন বড় বড় প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছেন, কে মুসা, তাকে তোমরা হত্যা করতে যাও, ওয়াইয়াকু কাযিবান ফা আলাইহি কাযিবু, ছাড়ো, যদি ও মিথ্যাবাদী হয়, মিথ্যুক হয়, তো তার মিথ্যার ফল সে নিজে ভোগ করবে, ওয়াইয়াকু সাদিকান ইউসিবুকুম বাযাল লাযী ইয়াইদুকুম, হ্যাঁ, যদি সত্যবাদী হয়, যদি সত্য যে কথাগুলো বলছে যে কল্যাণ তোমাদের কিছু না কিছু কল্যাণ তোমাদের কাছে আসবে, আল্লাহ তালা তাকে সৎপথ দেখেন না, সুপথ দেখেন না, কে কাকে, যে হয় সীমা লঙ্ঘনকারী মিথ্যুক, যে মিথ্যা বলবে আল্লাহ তাকে তাকে সত্য পথ দেখেন না, যে মিথ্যা বলে মিথ্যু মিথ্যাবাদী হয় তাকে আল্লাহ সৎপথ দেখেন না। এতক্ষণ বুঝতে পারলেন যে মিথ্যা বলা কত বড় পাপ, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা হচ্ছে কাবিরা গুনাহ, যদি তওবা করে না মারা যায় তো আল্লাহ ইচ্ছাধীন হবে, তৌহিদ থাকলে আলাদা কথা, তৌহিদ না থাকলে বুঝতেই পাচ্ছেন জাহান্নামে যাবে, জাহান্নামে শাস্তি ভোগ করবে, আর তৌহিদ থাকলেও যদি আল্লাহ ইচ্ছা করেন তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এখন শুনুন শুনুন, মানুষ যাকে মিথ্যা ভাবে না, মানুষ বলে যায় অথচ মনে করে এটা মিথ্যা নয়, এরকম বললে মিথ্যা হয় না, সেরকম কিছু কথা আছে, এগুলো জেনে রাখা দরকার। যেমন কত কালো মিথ্যা এমন আছে যা বহু মানুষই ব্যবহার করে থাকে অথচ তাকে কেউ মিথ্যা মনে করে না, যা অভ্যাসগতভাবে সমাজে প্রচলিত। আমরা যখন পরিষ্কার মিথ্যা বলি তখন এটা সফেদ ঝুট, মানে সাদা ঝুট, সাদা মিথ্যা। আর কিছু কালো মিথ্যা আছে, অনেক মানুষ মনে করে কি এরকম বললে মাফি মুশকিল, সমস্যা নেই। কি, যেমন মিথ্যা করে কোনো জিনিসের লোভ দেখিয়ে হাতে বা পাত্রে কিছু আছে এই ধারণা দিয়ে শিশু বা প্রাণীকে ডাকা, হ্যাঁ এসো বাবু, এসো তো, এদিকে নাও নাও, অথচ আপনার হাতে কি, আপনার হাত ফাঁকা, অথচ আপনি বাবুকে ডাকছেন, বাচ্চাটাকে ডাকছেন কি দিয়ে, এইভাবে লোভ দিয়ে যে আপনার হাতে নিশ্চয়ই চকলেট আছে কিংবা কিছু আছে, অথচ এটা মিথ্যা। এটাকে অনেকে মিথ্যা মনে করে না, বাচ্চার জন্য মিথ্যা মনে করে না। অথবা যেমন ছাগল ডাকে অনেকে, হ্যাঁ এইভাবে ছাগল দেখে, ছাগল দেখে কি লোভ দেখায় যে হাতে কিছু আছে খাবার দেবে, বেচারি ধোকা খায়। এ হচ্ছে এক শ্রেণীর মিথ্যা। অথচ ওই হাতে বা পাত্রে কোনো বস্তু বর্তমান থাকে না। অনেক ক্ষেত্রে শিশুকে এমনও বলা হয়, বাবু বাইরে যেও না, তোমাকে লজেন্স দেব। অথচ আপনি জানেন যে লজেন্স আপনার কাছে নেই, তাকে মানা করবেন এই উদ্দেশ্যে আপনি বলছেন বাইরে যেও না, তোমাকে লজেন্স দেব। অথচ আপনি তাকে আপনি লজেন্স দেবেন না। অথবা ঘরে থাকো, তোমাকে বল কিনে দেব, অথচ তা দেওয়া হয় না। এগুলো এক একটা মিথ্যা। যেমন শিশু কিছু খাওয়ার ঝোঁক করলে বলা হয় ওটা খেতে নেই বাবু, ওটা পোকা আছে। আসলে জিনিসে পোকা নেই, কিন্তু ওকে খেতে দেবেন না বলে। যেমন আমাদের দেশে মা বাবা মারা বলে বাইরে যখন পিক পিক করে আইসক্রিমে বাঁশি বাজে, এখন তো মাশাআল্লাহ গানের ক্যাসেট বাজছে, আইসক্রিম বিক্রি করছে, যারা গান শুনতে চায় না তারাও গান শুনছে মাশাআল্লাহ। তবে অনেকে আবার মাশাআল্লাহ দেখছি দেলাওয়ার হোসেন সাঈদীর ক্যাসেট বাজাচ্ছে, অনেকে দেখছি বিভিন্ন রকমের হ্যাঁ গান বাজনা শুনিয়ে গোটা গ্রাম মাত করে আইসক্রিম বিক্রি করছে। তো আইসক্রিমের যখন ব্যবসা যখন চলে এসেছে, ছেলে তখন ভেতর থেকে কাঁদছে, মা বলছে বাবা আইসক্রিম খেতে সর্দি লাগবে, ছেলে মানতে চায় না, তখন বলবে আইসক্রিম খেয়েও না বাবা, আইসক্রিম খেতে হয় না, আইসক্রিমে পোকা আছে। দেখছেন মিথ্যা কথা। তারপরে যদি কোনো সময় কিনে দিল, সেই আইসক্রিম নিয়ে সে পাটি করে খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, কয় আম্মু পোকা তো নেই, তুমি যে বলছিলে পোকা আছে, ও বাবা কেরোসিন তিলে তেলে দিলে দেখা যায়, এমনি পোকা দেখা যায় না। মিথ্যার পর মিথ্যা ছেলের সাথে ব্যবহার করা হয় না। ছোট বাচ্চাকে এইভাবে মিথ্যাবাদিতায় অভ্যাস করানো ঠিক না। অনেক সময় মনে আছে আপনি হয়তো কাউকে কারোর সঙ্গে দেখা করতে চান না, বাড়ির দরজায় এক কলিং বেল টিপছে কিংবা কেউ ডাকছে, কড়া কড়া হাত করছে, তখন আপনি ছেলেকে বলছেন এই বাবু জিগে বলো তো আব্বু আব্বু বাড়িতে নেই। ছোট বাচ্চাকে আপনি মিথ্যা বলতে শেখাচ্ছেন, বলো আব্বু বাড়িতে নেই, অথচ আপনি বলছেন। বেচারি ছোট বাচ্চা ছোট গিয়ে বলছে আগো তুমি কে, আমার আব্বু বলছে আমার আব্বু বাড়িতে নেই। হ্যাঁ ছোট শিশু, ছোট ছোট একদম প্লেন মন, ফ্রেশ মন, অনেক সময় চালাক ছেলে হলে বলে যায় মিথ্যা। কিন্তু সাদাসিদে ছেলে শিশুর মতো মন, উলঙ্গ পরাণ, সেই মন নিয়ে সেই পরাণ নিয়ে সে বলে আব্বু বলছে আব্বু বাড়িতে নেই। বুঝতে পারছেন, এ হচ্ছে শিশু। শিশুকে কোনো সময় মিথ্যাবাদী তার অভ্যাস করাতে হয় না। বাইরে যেতে চাইলে বলা হয় বাইরে যেও না বাবা, বাইরে বাঘ আছে। কি বলা হয়, বাইরে বাঘ আছে, বাইরে বিড়াল আছে, দেখো জুজু উড়ি বাবারে, কত রকম ভয় দেখিয়ে ঘুমাচ্ছে না, শিশুটা ঘুমাচ্ছে না, তখন আপনি ঘুম পাড়াচ্ছেন ঘুমাচ্ছে না, তখন মারা হ্যাঁ চুপ করো বিড়াল আসছে, বিড়াল এ বিড়ালটা আয়তো একে ধরতো, বিড়াল বিড়ালের ভয়। মিথ্যা ভয় দেখিয়ে ছেলেকে এইভাবে ভয় দেখাতে হয় না। কোন মিথ্যা ভয় দেখালে তার মনের মধ্যে ভূতের ভয় জুজুর ভয় এই ভয় দেখালে শিশুর মনের মধ্যে কি হয়, ওইভাবে ভয় সৃষ্টি হয়, বড় হলে তার সমস্যা হয়। সুতরাং মিথ্যা বলে শিশুকে মিথ্যায় অভ্যস্ত করানো উচিত নয়। পানিতে নামতে নিষেধ করছেন, আপনার বাড়ির সামনে পুকুর আছে, পুকুরে নামতে দেবেন না, আপনি জানছেন যে নামলে ডুবে যাবে কিংবা পানিতে এভাবে থাকলে সর্দি লাগবে, তখন বলছে নেমো না পানিতে কুমির আছে, অথচ জানেন আপনি যে পুকুরে কুমির নেই। মিথ্যা হলো না হলো না, এগুলো মানুষ কিন্তু মিথ্যা মনে করে না, মিথ্যা মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আমের বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় এলেন আর আমি তখন শিশু, ফাযাহাবতু আখরুজা লিআলআব, আমি ঘর থেকে বেরিয়ে খেলতে যাওয়ার জন্য আমি বেরিয়ে যাচ্ছি, আমার মা তখন বলছে আব্দুল্লাহ তাআল ওতিক, আব্দুল্লাহ এসো যেও না, আমি তোমাকে জিনিস দেব, আব্দুল্লাহ তুমি বাইরে যেও না, আমার কাছে এসো, আমি তোমাকে একটা জিনিস দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামা আরাদতি আন তুতিয়া, তুমি কি দেওয়ার নিয়ত করেছিলে বা তুমি কি দেওয়ার নিয়ত করেছো? সে বলল ওতিহি তামারান, আমি নিয়ত করেছি ওকে আমি খেজুর দেব। আছে বা কি সেখানকার বুঝতে, আরবের তো খেজুরই হচ্ছে, কিন্তু আমাদের ছেলে হলে খেজুরে ভুলবে, সবসময় খেজুর খাচ্ছে, আবার খেজুর চাই কি, নতুন কিছু বলতে হবে। যাই হোক বলছে আমি নিয়ত করেছি আমি খেজুর দেব। তুমি যদি সত্যি ওকে খেজুর না দিতে, কিছু না দিতে, তোমার উপরে একটা মিথ্যা লেখা হতো। বুঝতে পারলেন, বোঝা গেল যে আমরা এইভাবে যে শিশুদেরকে বুঝাই ভোলাই মিথ্যা কথা বলে, এটা কিন্তু মিথ্যা, কিন্তু মানুষে মিথ্যা মনে করে না। নম্বর দুই, যা শোনা হয় তাই বলে বেড়ানো, বিচার না করে সেটা সত্য না মিথ্যা না যাচাই করে, শুনলাম হারে শুনলে ওই অমুকজন বলছিল, ওকে জিজ্ঞেস করলে ওই অমুকজন বলছিল, এইভাবে একটা কথা যাচাই না করে বলে বেড়ানো, বিনা বিবেক ও বিচারের সুতো কথা প্রচার করা, কথাটি সঠিক কিনা তা না ভেবে অপরের কাছে গিয়ে বেড়ানো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনে তাই বলে বেড়ায়, যা শুনে তাই বলে বেড়ায়। শুনলেন যে অমুক লোকের এই হয়েছে, জানো অমুক লোকে আজকে চুরি করতে গেছিল, বাস শুরু করে দিলেন, সেটা প্রচার করতে শুরু করে দিলেন যে অমুক লোক চুরি করতে গেছিল, অথচ আপনি জানেন যে সে লোক ভালো লোক, কিন্তু শুধুমাত্র আপনি তার কথা বিশ্বাস করে আপনি তাকে মিথ্যাবাদী বানাচ্ছেন, আর আপনি তাকে মিথ্যাবাদী বানাচ্ছেন, প্রচার করছেন যে আপনি মিথ্যা বলছেন, তার কথা শুনলেন না, বিচার করলেন না, আসলে আপনি মিথ্যা কথা বলছেন, এই যে শোনা কথা আপনি প্রচার করে বেড়াচ্ছেন, তার জন্য আপনার জন্য যথেষ্ট যে আপনি মিথ্যাবাদী। শ্রোতা উভয় এমন সময় হয়, তিন নম্বর হচ্ছে অপরকে হাসাবার উদ্দেশ্যে মিথ্যা বলে, রসিকতা করে, মজাক ছলে মানুষ মিথ্যা কথা বলে, তার আসলে উদ্দেশ্যটা কি, ঠাট্টা করছি, আর ঠাট্টা করতে গিয়ে মিথ্যা বলছি, মিথ্যা বলাটা আসল উদ্দেশ্য নয়, খালি আপনার সঙ্গে মজাক মিথ্যা করে বলছি, আপনি সাপ দেখেন সাপ দেখেন, হ্যাঁ আপনাকে ঠকাবার জন্য, হ্যাঁ ঠকালাম ঠকালাম, এরকম হয় না, হয় না। মিথ্যা বলে মানুষকে কি করা হয়, মজাক করা, তার সঙ্গে করা হয়, মিথ্যা কৌতুক গল্প বানিয়ে অপরকে হাসানো হয়। মানুষ এ ধরনের মিথ্যাকে মিথ্যা মনে করে না, বক্তা এবং শ্রোতা উভয় এতে সমানভাবে অংশগ্রহণ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়াইলুল লাযি ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিবু, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ওয়াইল দোজক, তার জন্য দুর্ভোগ, যে মানুষকে হাসাবার জন্য মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, মানুষকে হাসাবার জন্য মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, তার জন্য দুর্ভোগ, তার জন্য দুর্ভোগ। কেমন ভাবে মিথ্যা বানিয়ে, আপনারা কৌতুকের কেসে শুনেছেন না, শুনেছেন না, কৌতুক যখন বলে মানুষ তো মানুষ মিথ্যা বানিয়ে বলে। একজন কৌতুক শুনছিলাম কোথা থেকে, বলছে সংবাদ খবর পড়ছে আর কি, রেডিওতে টিভিতে খবর পড়ে না, বলছে আজকের বিশেষ বিশেষ খবর হলো, আজকে একটি প্লেন আকাশে উঠতে গিয়ে মশার সঙ্গে ধাক্কা লাগে, শেষকালে প্লেনটি ধ্বংস হওয়ার উপক্রম হয় আর মশার একটি ট্যাং ভেঙে যায়। এটা কি, এটা মানুষকে হাসাবার জন্য বলছে, কিন্তু আসলে বলছে কি, মিথ্যা, এরকম তো হয় না, মশার সঙ্গে ধাক্কা লাগা এরকম কথা হল, এগুলো মিথ্যা কৌতুক। এভাবে অনেক কৌতুক আছে যেগুলো মিথ্যা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর জন্য দুর্ভোগ, এর জন্য দুর্ভোগ যে লোককে হাসাবার জন্য মিথ্যা বলে। কিন্তু দুঃখের বিষয়, এ ধরনের শিল্পী মুসলিমদের মাঝে বড় বিস্তার লাভ করেছে এবং মুসলিম সমাজে বড় জনপ্রিয়তা লাভ করেছে। তাই তো এমন হাস্য কৌতুক ও কমেডি মহফিলে হাজির না হতে পারলেও তার ক্যাসেট নিয়ে অনেকে শুনে এবং ভুল করে না। এতে নাকি ওদের হৃদয়ের প্রবৃত্তি শীতল হয়, শোকাহত ব্যথিত মন শান্তি পায় এবং দুঃখ কষ্ট ভুলে যায়। মানে মন খুব কষ্ট আছে, তা কৌতুকের ক্যাসেট শুনি মনটা ফ্রি হয়ে যাবে, কিন্তু তা দিন ও সময়ের জন্য যে কত বড় সর্বনাশ তা তারা অনুধাবন করতে পারে না। এমনকি জলসা মজলিসে ইসলামী অনেক এমন বক্তা আছে যে মিথ্যা গল্প কাহিনী বানিয়ে বানিয়ে লোককে হাসাতে পারে কানাতে পারে, তার ডিমান্ড বেশি, তাই না? সেই রকম বক্তার ডিমান্ড বেশি, তাকে কত দূর থেকে দূরান্ত থেকে বহু টাকা খরচ করে তাকে আনা হয়, কেন না সে হাসাতে পারবে কানাতে পারবে, অথচ সে মিথ্যা জাল হাদিস বানাওটি হাদিস বানাওটি কথা বলিয়ে মানুষকে কি করে বিভ্রান্ত করে। কিন্তু সে যাচাই বাছাই না করে সেই রকম লোকের ওয়াজ শুনে এবং নিজেরা বিভ্রান্ত হয়, আল্লাহুল মুস্তাআন। চার, কোন কিছু বর্ণনা করাতে অতিরঞ্জন করা, মানে আপনি বলতে গেলেন কোন কথা বললেন তাতে বাড়াবাড়ি করে বললেন, যেমন বহু ভক্ত তাদের ভক্তিভাজনদের প্রশংসায় অতিরঞ্জন করে বহু মিথ্যা বলে থাকে, যেমন আলী, উরি বাপড়ে ইমাম আলী জন্মের সময় সুরা মোমেনুন পড়েছেন, জন্মের সময়ে সুরা মোমেনুন পড়েছেন, শিয়ারা বলে। আব্দুল কাদের জিলানি সর্বনাশ, মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে এসেছে, হ্যাঁ এগুলো কি, এক একটা মিথ্যা মিথ্যা, কার ভক্তিভজনের, ভক্তিভজনের আপনার ভক্তি বাড়াবার জন্য। হ্যাঁ খবরদার, মেয়েরা দেখবেন যে খালি মাথায়, মাথায় কাপড় না নিলে যদি আব্দুল কাদের জিলানি পীরের নাম করে তো মাথা চুল পড়তে শুরু হয়ে যাবে, এইভাবে ডাহা মিথ্যা বলে থাকে। ওরে বাবারে আব্দুল কাদের জিলানি বড় বুজুর্গ পীর মুর্দাকে জিন্দা করে হিকমতে জাহির, মুর্দাকে পর্যন্ত জিন্দা করে দেয়, কত বড় মিথ্যা কথা। অবশ্য সবাই বুঝতে পারে না, অনেকে ভাবে এই কথাগুলো সত্য। আর অনেকে দেখবেন খাজা বাবার বর্ণনা করতে গিয়ে খাজা বাবার গান বানিয়েছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, হ্যাঁ তারা গান বানিয়ে দিয়েছে নিজেদের পীরের নামে গান বাজিয়ে, ওই মিথ্যা মিথ্যা বানিয়ে বলে মানুষের মাঝে প্রচার করছে, ভক্তি বাড়াচ্ছে। খবর আছে এদের জন্য, খবর আছে কাল কেয়ামতের দিনে মিথ্যাবাজি তার সাজা কেমন ভাবে ভুগতে হবে। যেমন অনেকে, কিন্তু অনেকে মনে করে কি এটা, এগুলো তো কি মিথ্যা না, আমরা তো ভক্তি বাড়াচ্ছি। অনেকে অতিরঞ্জন করে বলে, তোমাকে 100 বার করে বললাম ওখানে যেও না, তোমাকে 100 বার করে বললাম এটা করো না, বলে না বলে না। অথচ 100 বার কি বলেছে? 100 বার সে বলেনি, হয়তো 1, 2, 3, 4 যাই হোক বলেছে, ওটাকে কি বলে 100 বার বললাম তুমি যেও না, অথচ হয়তো বা সে একবার বলেছে। 1000 বার সেখানে গেছি অথচ গেছে সেখানে 1 বার কিংবা 2 বার, 1,00,000 বার পড়েছি অথচ সে হয়তো পড়েছে 1 বার কিংবা 2 বার। এগুলিও এক এক প্রকার মিথ্যা, এক এক প্রকার মিথ্যা কথা বলা। 1 বার 2 বার করলেন আপনি 1,00,000 বার বলেছি, 1,00,000 বার কখন বলেন আমাকে, একবারই তো বলেছেন কিংবা দুবারই বলেছেন। যদি এরকম কথা অতিরঞ্জন করে বলেন তো এটা হচ্ছে মিথ্যা। অবশ্য যদি বেশি বার করে, বেশি বার 5 বার 7 বার 10 বার করলেন তারপরে বললেন 1,00,000 বার, সমস্যা নেই। 1,00,000 বার মানে হচ্ছে একাধিকবার, বহুবার। 1,00,000 বার মানে হচ্ছে বহুবার, এখানে উদ্দেশ্য আপনার 1,00,000 শব্দটা নয়, উদ্দেশ্যটা কি বহুবার। যদি এরকম হয় তাহলে মিথ্যা বলা যাবে না, সেটাকে মিথ্যা বলা হবে না, কারণ এইরকম অতিরঞ্জনমূলক কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন উদাহরণ নেন, যখন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ নিতে এলেন যে হুজুর আমাকে অমুক অমুক বিয়ে করতে চায়, তো আমি কাকে বিয়ে করব, অমুক অমুক বিবাহ করতে চায়, এক হচ্ছে মুয়াবিয়া আর দ্বিতীয় হচ্ছে উসায়ে কি বলে আবু জাহাম, আবু জাহাম ও সাহাবি, মুয়াবিয়া ও সাহাবি দুজনেই আমাকে পয়গাম দিয়েছে বিয়ে করতে চায়, এখন আমি কাকে বিবাহ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ দিয়ে বলছেন, আম্মা আবু জাহাম ফালা ইয়াদাউ আসাহু আন আতিকে, আরে আবু জাহাম তো তা আবু জাহাম তো তার কান থেকে লাঠি নামায় না, আবু জাহাম তার কান থেকে লাঠি নামায় না। ও আম্মা মুয়াবিয়া ফাসুলুকুল লা মালা লাহু, আর মুয়াবিয়া, মুয়াবিয়া তো গরিব মানুষ, তার কোনো মাল ধনী নেই, তার কোনো মাল নেই, তুমি বরং ওসামা বিন যায়েদকে বিবাহ করো। এখানে আল্লাহ রাসূল কি বললেন যে আবু জাহাম কান থেকে লাঠি নামায় না, ঘুমের সময় লাঠি নামাতো না, যখন ঘুমাতো তখন কি লাঠিটা কানে থাকতো না, এমন তো কথা না, লাঠি কান থেকে নামায় নেই মানে কি সব সময় প্রায় সময় সফরে থাকে, সে সব সময় সফরে থাকে, তার মানে সবসময় সফরে থাকে মানে ঘরে কোনো সময় থাকে না, না উদ্দেশ্য তা না, সব সময় থাকে মানে অধিকাংশ সময় থাকে বলে আল্লাহ রাসূল এই কথাটা বললেন যে কান থেকে লাঠিই নামায় না। অথবা এর অর্থ হল যে ও মানে নিজের স্ত্রীকে খুব পিটায়, কান থেকে লাঠি নামায় না মানে বউকে মারার জন্য লাঠি কাঁধে রাখাই থাকে, তার মানে কি ঘুমাবার সময় লাঠিটা নামায় না, খাওয়ার সময় নামায় না, না উদ্দেশ্য তা না, অধিকাংশ সময় সে মারে অথবা সফরে থাকে বলে তা এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল অতিশয়োক্তি, অতিরঞ্জন করে যদি এই শ্রেণীর কথা বলা হয় বহুবারের জন্য তাহলে দোষণীয় নয়, সেটাকে মিথ্যা বলা হবে না। তেমনি মুয়াবিয়া হচ্ছে দরিদ্র মানুষ, তার কোনো মাল নেই, কেন তার কোনো মাল নেই বলে তার ঘরে কিছুই নেই, তার কাপড় নেই, তার খাবার জিনিস নেই, নিশ্চয়ই আছে তো মোটেই কিছু নেই মানে কি যে অধিকাংশ তার যে মালধন থাকার ব্যাপার যাকে অতিরিক্ত মালধন বলে তা নেই, সুতরাং তাকে বিবাহ করো না। এখানে বোঝা গেল কি অতিরঞ্জন করে অতিশয়োক্তি যদি কেউ ব্যবহার করে বহুবার বোঝাবার জন্য তাহলে তাকে মিথ্যা বলা হবে না, কিন্তু 1 বার 2 বার করে দিবে 1,00,000 বার বলেছি তোমাকে এটা কিন্তু মিথ্যা কথা। বেশ, এবারে শুনুন, এমন কিছু মিথ্যা কথা আছে যেগুলো মানুষ বলে মিথ্যা মনে হয় কিন্তু সেটা বৈধ মিথ্যা। কোন সময়ে মিথ্যা বলা বৈধ, কোন কোন সময়ে মিথ্যা বলা যাবে, ভাইয়ে ভাইয়ে গোত্রে গোত্রে মিলন সন্ধি করার মতো সৎ উদ্দেশ্যে মিথ্যা বলা, ইসলামী সৈন্য যুদ্ধের ভেদ গুপ্ত রাখতে শত্রুপক্ষকে মিথ্যা বলা, এবং স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য প্রেম বৃদ্ধি করার উদ্দেশ্যে ধোকা দেওয়ার উদ্দেশ্যে নয়, এবার বলছি বললাম না বলবো, স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য প্রেম বৃদ্ধি করার জন্য মিথ্যা বলা স্বামী স্ত্রীকে বললো, স্ত্রী স্বামীকে বললো, তাতে সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল কাযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে ব্যক্তি মানুষের মাঝে সন্ধি স্থাপন করে সে মিথ্যা বলে, কিন্তু সে মিথ্যুক নয়, মিথ্যাবাদী নয়। ফায়ুনাম্মি খায়রান আও ইয়াকুলু খায়রান, ভালো কথা বললে, উদ্দেশ্য ভালো হলে দুজনের মাঝে সন্ধি স্থাপন করার জন্য এটা মিথ্যা নয়। তারপরে ইয়াকুলুন নাস ইল্লা ফি সালাস, লাম ইরাখিস ফি শাইইন মিম্মা ইয়াকুলুন নাস ইল্লা ফি সালাস, সাহাবী বলছেন মহিলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে জায়গাতে মিথ্যা বলার অনুমতি দিয়েছেন, কাযিবুর রাজুলি মা ইমরাতিহি, আর লিতারদা আনহু, স্বামী তার স্ত্রীকে মিথ্যা বলে তাকে রাজি করাবার জন্য, আও কাযিবুন ফিল হারব, যুদ্ধে, ফাইনাল হারবা খাদআহ, যেহেতু যুদ্ধ হচ্ছে ধ্বংস করা এবং ধোঁকাবাজি, সুতরাং মিথ্যা বলে সমস্যা কি, আও কাযিবুন ফি ইসলাহিম বাইনান নাস, মানুষের মাঝে সন্ধি স্থাপন করার জন্য। অনেক হাদিসে আছে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ হাল আলাইয়া জুনাহুন আন আকযিবা আলা আহলি, আমি যদি আমার স্ত্রীকে মিথ্যা বলি তাহলে কি কোন সমস্যা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, ফালা ইউহিব্বুল্লাহুল কাযিব, আল্লাহ তাআলা মিথ্যা পছন্দ করেন না। কেন মিথ্যা বলবে? আল্লাহ তাআলা মিথ্যা পছন্দ করেন না। কালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আস্তাসলিহুহা ওয়া আস্তাতিবু নাফসাহা, সে রেগে গেলে আমি মিথ্যা বলে তাকে বুঝাই, তার মনটাকে ভালো করি। কালা লা জুনাহা আলাইক, খালাস, তাহলে সমস্যা নেই। দেখলেন, মানে রেগে গেছে তাকে সন্তুষ্ট করার জন্য, তেমনি স্বামী রেগে গেছে, স্ত্রীও মিথ্যা করে অনেক কিছু বলল, স্ত্রী রেগে গেছে, স্বামীও তাকে বোঝাবার জন্য বলতে, তুমি রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি, সমুদ্রের যত পানি আছে তত ভালোবাসি, মরুভূমি যত বাড়ি আছে তার থেকেও বেশি ভালোবাসি, তুমি আমার বেহেস্তি ফুল, তুমি আমার অমুক, অথচ আপনার মনে জানে যে এ বুঝতেই পারছেন না, আসলে সে অতটা নয় যতটা আপনি বলছেন, মিথ্যা বলছেন, বানিয়ে বানিয়ে মিথ্যা বলছেন, তাও তবুও জায়েজ। কেন? সে এই কথাগুলো শুনে আপনার প্রতি রাজি হয়ে যাবে, তেমনি স্ত্রী স্বামীকে বলতে পারে, তুমি আমার অমুক, তুমি আমার অমুক বলে তাকে মানে মানে উঁচু করতে পারে, তাতে কি হয়, প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। প্রেম ভালোবাসা বৃদ্ধি করার জন্য এভাবে মিথ্যা বলা সমস্যা নেই, এ হচ্ছে বৈধ মিথ্যা, কিন্তু ধোকা দেওয়ার জন্য নয়। যুদ্ধের মিথ্যা, যুদ্ধের সময় মিথ্যা আপনারা জানেন, বহু শুনেছেন যে একবার মদিনায় এক কবি ছিল, ইহুদি কবি, সে ব্যঙ্গ কবিতা রচনা করত। যখন বদর যুদ্ধ হল, বদর যুদ্ধের পর মুশরিকদের 70 জন লোক মারা গেল, এ মক্কায় গিয়ে কুরাইশদের হয়ে মরসিয়া গিয়ে এসেছে, মরসিয়া লিখেছে গিয়েছে, তারপরে মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মুসলিম মহিলাদের রূপ বর্ণনা করে, কবি তো বুঝতেই পারছেন প্রেমের কবিতা লিখে এসে, তো মহিলাদের রূপ বর্ণনা করে, মুসলিম মহিলাদের নাম ধরে, মুসলিম মহিলাদের রূপ বর্ণনা করে কবিতা লিখে। তাই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কাব বিন আশরাফ, এর জন্য কে আছো তৈরি হও? মোহাম্মদ বিন মাসলামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি, আপনি যদি অনুমতি দেন তো আমি তার ব্যবস্থা করব, কিন্তু অনুমতি দেন যে আমি মিথ্যা বলব। ঠিক আছে, কারণ এটা হচ্ছে যুদ্ধ, তাকে হত্যা করতে হবে, আর সে হচ্ছে মজবুত, তা সে কেল্লার ভিতরে থাকে, কেল্লা তো বোঝেন, দুর্গের ভিতরে, কেল্লার ভিতরে থাকে, তাকে মানে হত্যা করা সহজ না। এবার তাকে হত্যা করতে গেলে একটা ফন্দি আঁটতে হবে, চালবাজি করতে হবে, সেটা মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে, মোহাম্মদ বিন মাসলামা আরো দু তিনজন লোককে সঙ্গে নিয়ে এবারে সেখানে গিয়ে বলল, কে? বলে, আমি। কি ব্যাপার? বলছে, আর বলো না, মদিনাতে এই লোকটা এসে আমাদেরকে পেরেশান করে দিয়েছে, আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছে। কি ব্যাপার? না, আমাদের কাছে সাদকা চায়, টাকা পয়সা চায়, কি বলে, সাদকা চায় মানে খেজুর চায়, খেতে চায়, তো আমাদের কাছে অত খেজুর ফেজুর নেই, তো আমরা চাচ্ছি, দেখছেন এটা মিথ্যা হলো না, কত বড় মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই লোকটা আমাদেরকে পেরেশান করে দিয়েছে, অতিষ্ঠ করে তুলেছে, সাদকা চায়, তো সাদকা নেই, আমরা তোমার কাছে এসেছি, তুমি আমাদেরকে এক অশাক কিংবা দু অশাক, এক অশাক পরিমাণ 150 কিলো, আর দুই অশাক তার ডবল 300 কিলো, এক অশাক কিংবা দু অশাক পরিমাণ খেজুর আমাদেরকে ধার দাও। তো ইহুদি বলছে, ধার দেবো এমনি, কি করে ধার দেবো, কিছু বন্ধক রাখো। বলছে, বন্ধক দেওয়ার রাখার মতো তো কিছু নেই, দেখেন কি বন্ধক রাখবে এবং কিভাবে হত্যা করবে, চাল দেখেন, একে চালবাজি কিন্তু বৈধ কিভাবে। বলছে, বন্ধক রাখার মতো কিছু নেই। বলছে, ঠিক আছে, কিছু নেই তো তোমাদের বউদেরকে রেখে যাও, বউ রেখে যাও বন্ধক, দেখছেন কত বড় খবিস। বলছে, বউকে বন্ধক রেখে যাও। হ্যাঁ, বউ বন্ধক রেখে যাবো, আর তুমি মাশাআল্লাহ খুব আর সুন্দর ছিল, দেখতে খুব সুন্দর ছিল কাব বিন আশরাফ, তুমি এত বড় সুন্দর, আমাদের বউরা তোমার কাছে বেমানান। বউ রাখা যাবে না, বেচারা তোমার ছেলেদেরকে রেখে যাও, ছেলে বন্ধুকে রেখে যাও। তো বলছে ছেলে রাখবো, ছেলে বড় হবে তখন লোকে তাকে তাকে লজ্জা দেবে, বলবে দেখো এক পয়সা খেজুরির বিনিময়ে বন্ধক ছিল, লজ্জার ব্যাপার। তো এক কাজ করো, আমি তোমাদের কাছে বা আমরা তোমার কাছে অস্ত্র বন্ধক রাখতে পারি, আমাদের বর্ম আছে, আমাদের তলোয়ার আছে, এসব অস্ত্র শস্ত্র আছে, তোমার কাছে বন্ধক রেখে খেজুর নিয়ে যাব। দেখলেন, যাতে করে দুর্গে অস্ত্র নিয়ে ঢুকতে পারে, এই বুদ্ধি। রাজি হয়ে গেল, ধোকা পড়ে গেল, রাজি হয়ে গেল, ঠিক আছে অস্ত্র নিয়ে এসো, কখন আসবে, রাত্রে আসবো। বাস রাত্রে অস্ত্র নিয়ে এসে আমি কি করব, আপনার কাছে খেজুর নিয়ে যাব, তোমার কাছে খেজুর নিয়ে যাব, ধোকায় পড়ে গেল। দিয়ে রাত্রে বেলায় অস্ত্র নিয়ে গিয়ে খুব প্রশংসা করতে লাগলো, বাহ, যখন বেহা ডাকলো বলে মানে অস্ত্র নিয়ে এসেছি, ঠিক আছে এসো। এবার বলছে মা তোমার কাছ থেকে খুব সুন্দর খুশবু বের হচ্ছে, বা এই খুশবু কোথায় বা কি? তো বলছে জানো না আমার কাছে এমন স্ত্রী থাকে যার কাছে সারা আরবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খুশবু থাকে। এ তো প্রশংসা করে আর ফুলে যায়। তারপর বলছে একটু শুঙ্গি দেখি কি সুন্দর খুশবুটা। যেমনি শুঙতে গেছে ঘাট দাবিয়ে মারে থাকা শেষ হবে। বুঝতে পারলেন, এটা ধোকাবাজি হলো না, মিথ্যা হলো না? কেন, যুদ্ধের সময়ে মিথ্যা বলা জায়েজ। মোট কথা, এখন সমস্যা হলো যে আরো কিছু সময় আছে যে সময়ে আপনাকে মিথ্যা বলতে হয়। আপনি এমন সংকটে পড়তে পারেন যে সংকট থেকে বাঁচার জন্য আপনাকে মিথ্যা বলতে হয়, সেই ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ না বৈধ নয়। তিন প্রকার মিথ্যা আছে, তার মধ্যে প্রথম প্রকার হলো বাহানা, যা আল্লাহর নৈকট্য এবং আনুগত্য, যা আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল। যেমন বললাম, মিথ্যা বলে আপনি এমন একটা কাজ করলেন যেটা ইসলামে লাগলো, সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য। দ্বিতীয় প্রকার হচ্ছে বাহানা, যা বৈধ, যাতে কোনো দোষ বা ক্ষতি নেই, উপকার হিসেবে দরকার পড়লে তা ব্যবহার করতে হয়, নচেৎ ত্যাগ করতে হয়। আর তৃতীয় প্রকার বাহানা, যা হারাম, আল্লাহ ও তার রসুলকে ধোকা দেওয়া, ওয়াজিব ত্যাগ করার জন্য, শরীয়ত বিধেয় কর্ম বাতিল ও নাকচ করার জন্য, এবং হারামকৃত বস্তুকে হালাল করার জন্য ছলনা করা, যাকে সালাফ ইমাম মুহাদ্দিসগণ অবৈধ বলে ঘোষণা করেছেন। সুতরাং বুঝতে পারছেন, যদি আপনাকে বলতে হয় এইভাবে, যদি আপনাকে মিথ্যা বলতে হয় সংকটের মধ্যে পড়ে, তাহলে কি করতে হবে, আপনি এমন কথা বলবেন যেটা আসলে মিথ্যা হবে না, এমন কথা বলবেন যেটা আসলে কিন্তু মিথ্যা হবে না, সেটাকে আরবিতে বলা হয় তাওরিয়া। তাওরিয়া মানে হচ্ছে দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করা, যেটা আপনি বলবেন আসলে সেটা উদ্দেশ্য নয় কিন্তু মিথ্যাও হবে না। কিভাবে বুঝুন, বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য কথা এক মাধ্যম, প্রত্যেক সেই কল্যাণকর সৎ উদ্দেশ্য যা সত্য মিথ্যা উভয় প্রকার কথার মাধ্যমে সাধন করা সম্ভব, তাতে মিথ্যার সাহায্য নেওয়া হারাম, যেহেতু সত্যের বর্তমানে মিথ্যার প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু এমন সৎ ও উপকারী উদ্দেশ্য যা মিথ্যা ছাড়া সত্য দ্বারা সাধন করা সম্ভবই নয়, সেক্ষেত্রে মিথ্যা প্রয়োগ করা বৈধ যদি উদ্দেশ্য বস্তুত সত্য, সৎ এবং বৈধ হয়। অন্যথা যদি ওই উদ্দেশ্য সাধন করা ওয়াজিব হয়, তবে মিথ্যা প্রয়োগ করা ওয়াজিব। যেমন যদি কোন মুসলিম কোন অত্যাচারীর ভয়ে কারো নিকট গুপ্তভাবে আশ্রয় নেয়, মনে করুন একটা নির্দোষ লোক এক জালেমের অত্যাচারে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে, এখন এলো দরজা ধাক্কা আছে অমক এসেছে তোমার বাড়িতে, তখন আপনি কি বলবেন, সত্য কথা বলবেন? তাহলে তো নির্দোষ লোক মারা পড়ে, আপনি জানেন যে দোষ কোন দোষ নেই। কখন, যখন আপনি জানবেন যে আসলে কোনো অপরাধী নয় জালেম, যেমন রাজনৈতিক ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, এ জালেমের পাল্লায় পড়েছে, একে ধ্বংস করে দেবে, একে বললে একে ধরে গিয়ে কেটে দেবে, সুতরাং আপনি তখন সত্য বললে তার সর্বনাশ হবে, তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাকে গোপন করার উদ্দেশ্যে আপনি মিথ্যা বলুন, সেটা আপনার জন্য ওয়াজিব, তাকে বাঁচাবার জন্য। অনুরূপ যদি তার নিকট অথবা অপর কারোর নিকট কোন আমানতের অর্থ থাকে এবং কোন জালেম তা আত্মসাত করতে চায়, তখন আপনি তা রক্ষা করার উদ্দেশ্যে মিথ্যা বলুন। যদিও জালেম তার উপর কসম করা করায়, তবুও কসম করা করালেও আপনি মিথ্যা বলা আপনার জন্য জায়েজ, যেহেতু আপনার অন্যায়ভাবে এই অর্থ যাতে চলে না যায়। এসব সেই ক্ষেত্রে হবে যখন মিথ্যা ছাড়া অভীষ্ট লাভের কোন উপায় থাকবে না। আপনি জানছেন যে মিথ্যা ছাড়া আমার কোন উপায় নেই, ওই যে ইল্লা মাসদুরের তুমি আলাইহি, তোমাদের জন্য এই হারাম করা হয়েছে কিন্তু যেটা করতে তুমি বাধ্য হও, তখন আলাদা ব্যাপার। অবশ্য এসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন পূর্বক বলছেন আবার, যে মিথ্যা পরিষ্কার মিথ্যা না বলে দ্ব্যর্থবোধক কথা বলা, তাওরিয়া করাই হল উত্তম। আর তাওরিয়ার অর্থ হল দ্ব্যর্থবোধক কথা বলে সত্য উদ্দেশ্য মনে গোপন রাখা, যা ব্যক্ত কথা অনুযায়ী মিথ্যা হয় না, তাতে কোনো বিধেয় সৎ উপকার থাকে তবে। আর হ্যাঁ, ওই ধরনের দ্ব্যর্থক কথা বলে কোনো বাতিলকে হক বা হককে বাতিল করা যাবে না, কোনো প্রকৃত অধিকারীর অধিকার বিনষ্ট করার উদ্দেশ্যেও করা যাবে না, নচেৎ এ ধরনের শব্দ ব্যবহার করাও হারাম হবে। হযরত ওমর হতে বর্ণিত তিনি বলেন, ছদ্মবাক্য বা তাওরিয়া করা মানুষকে মিথ্যা হতে বাঁচাতে পারে। একদা নবী সাল্লাম কিছু সাহাবার সাথে কোন সফরে ছিলেন, এমত অবস্থায় এক মুশরেক গুপ্তচর দলের সাথে তাদের সাক্ষাৎ হল। মুশরেকরা প্রশ্ন করল, তোমরা কোথা হতে, মিন আইনা আনতুম, তোমরা কোথা হতে, কোথা থেকে, কোথা হতে। নবী সাল্লাম বললেন, মিম্মা, আমরা পানি হতে। বুঝলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি ছিল, যে এদেরকে জানাবো না যে আমরা কে। তিনি কি বললেন, মিম্মা, আর যে প্রশ্ন করলো সে বুঝলো মা হয়তো কোনো কাবিলা, মা হয়তো ইয়ামানের বহু গোত্র আছে, ইয়ামানের কোনো কাবিলার নাম হবে, চলে গেল, কারণ গুপ্তচরের সামনে। আর রাসূলের উদ্দেশ্য কি, মিম্মা মানে পানি হতে, আমরা পানি থেকে সৃষ্টি, পানি হতেই এসেছি। বুঝতে পারলেন, একে বলে তাওরিয়া, মানে আপনি যে কথাটা বলবেন আপনার কথাতে আপনি সত্যবাদী, কিন্তু যাকে আপনি বলছেন সে অন্যরকম বুঝলো, আপনি বেঁচে গেলেন, আপনিও মিথ্যা বললেন না আর সেও বেঁচে গেল। আরো উদাহরণ দিলে বুঝতে পারবেন। সলফদের বহু ওলামায়ে এই ধরনের দ্ব্যর্থক ও ছলবাক্য ব্যবহার করে নিজেদের উপর থেকে বহু বিপদ আপদ দূর করেছেন। যেমন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি কারোর সাথে বসতে ও কথা বলতে না চাইলে দাঁত গেল, দাঁতটা চলে গেল, একটা অজুহাত করে। বুঝতে পারলেন, অনেক সলফ থাকছিলেন যারা মসজিদে বসতে বসতে কান্না চলে আসছে, কান্না রোধ করতে পাচ্ছেন না, আর কান্না হলে নাক দিয়েও কি আসে, সর্দি ঝরতে শুরু হয়। ঠিক আছে, তো কান্না করছেন কার জন্য, আল্লাহর ভয়ে। এই কান্না লোক দেখানি হয়ে যাবে, লোকে যাতে বুঝতে না পারে, তখন কি বলতেন, সর্দি, সবসময় সর্দি লেগে থাকে, আহা। অথচ তিনি সর্দির জন্য না, চোখের কান্নার জন্য তার সর্দি আসছে। এইভাবে এটা আসলে একটা মিথ্যা, কিন্তু এটা তাওরিয়া, এটা সত্য কথা, সর্দি সর্দি সত্যি, কিন্তু চোখের পানি আসছে, কান্না আসছে, সর্দি আসছে কি জন্য, আল্লাহর ভয়ে বা ওয়াজ শুনে। যাই হোক, মাররুজি ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে ছিলেন, তিনি কেউ তাকে খুঁজতে বা ডাকতে এলে তিনি নিজের বাম হাত চেটোর ভিতরে আঙ্গুল রেখে বললেন, মাররুজি এখানে চেটোতে নেই, মাররুজি এখানে কি করবে, কে আহমদ বিন হাম্বল, দাসে বসে আছে, মারুজি আছেন, ইমাম আহমদ বিন হাম্বল জানছেন মাররুজি এখানে আছে। একজন খুঁজতে এলো, মাররুজি কোথায়, মাররুজি এখানে নেই, মাররুজি এখানে কি করবে। বুঝতে পারলেন, এইভাবে এইভাবে হাত বসা দিত, এইভাবে দিয়ে কি বলছেন, মাররুজি আছে, বলছে না মাররুজি এখানে নেই, মাররুজি এখানে কি করবে, তার মানে কি, এখানে বলতে কি, এই চোটর ভিতরে, হাতের ভিতরে। বুঝতে পারলেন, তার মানে তাকে বোঝানো যে সে এখানে নেই, আমার যদি বলা হয় যে আছে ক্ষতি হবে, এই জন্য তাকে কোন রকম ভাবে ঠেলে দেওয়া, ঠেলে দেওয়া মানে তাকে বিরত করা যাতে তার ধরা না পড়ে। এবার যদি বলে এখানে নেই, এখানে বলতে মসজিদে নেই, তাহলে তো সাদা মিথ্যা হয়ে গেল, সফেদ ঝুট বলে একে। কিন্তু তাওরিয়া ব্যবহার করলে কিভাবে, মারুজি তো এখানে নেই, মারুজি এখানে কি করবে, সত্যি এখানে মধ্যে কি করবে, তাই না, এই বলে হ্যাঁ আঙুলটা এদিকে ইশারা করে, মারুজি এখানে নেই, ঠিক কথা, এখানে নেই, মিথ্যাও হলো না, অথচ তাকে ভাগিয়ে দেওয়া হলো। ঠিক এইভাবেই নাকি বলেন, তোমার ছেলেকে ভোলাবার জন্য মিথ্যা করে বলো না যে তোমাকে মিষ্টি কিনে দেবো। অনেকে বলে, যেমন বললাম, ছেলে মেয়েকে মিথ্যা ডাহা মিথ্যা বলে দেয়, তোমাকে মিষ্টি কিনে দেবো, দেখো এই করলে তোমাকে এই দেবো, ওই করলে তোমাকে এই দেবো, অথচ দেবে না, তার মনে আছে দেবে না, বাইরে যেও না তোমাকে এই দেবো, কিন্তু বরং বলো কি মনে করো, যদি তোমাকে মিষ্টি কিনে দিই, বাবু তুমি বাইরে যেও না, যদি তোমাকে মিষ্টি দিই তাহলে যাবে না তো, এই যে যদি, তাহলে মিথ্যা হলো না, মিথ্যা হলো না। হ্যাঁ তুমি কি করেছো আজকে, ভাত খাওনি, হ্যাঁ কি খেয়েছো, এবার মা বলতে বলতে বলতে বলতে তাকে তাকে প্রশ্নমূলক বলতে হবে, হ্যাঁ বাবু তোমার তো কাল ছুটি, কাল ছুটি, আপনি জানেন যে কালকে স্কুল আছে, ঠিক কিনা, তবু আপনি তাকে ছুটি বলছেন, মিথ্যা হয়ে গেল। আপনি বলেন কালকে ছুটি নাকি বাবু, কালকে ছুটি নাকি, এই যে প্রশ্নমূলক, যদি আপনি প্রশ্নবোধক এমন শব্দ আপনি বলবেন যাতে মিথ্যা না হয় এবং ছেলেও বুঝে যায় যে আব্বা আমাকে এটা বলতে চাচ্ছে। ঠিক ডাইরেক্ট যদি বলা হয় মিষ্টি কিনে দেবো, তাহলে কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। আপনি জানেন যে আপনি দেবেন না, যাওয়ানি নিয়ত না থাকে তাহলে কি মনে করো, যদি তোমাকে মিষ্টি কিনে দিই, যদি তোমাকে মিষ্টি দিই, হ্যাঁ যদি তোমাকে বাজার গেলে তোমাকে যদি মিষ্টি দিই, তোমাকে যদি মিষ্টি দিই তার মানে দেবো, এটা ওয়াদা হলো না। তারপরে নাখিকে কেউ ডাকতে বা দেখা করতে এলে তিনি যদি তার সাথে দেখা করতে না চাইতেন তাহলে দাসীকে বলে পাঠাতেন যে ওকে মসজিদে দেখুন। ওই যে একটু আগেই বললাম যে ছেলেকে বললো যে বলগা আব্বু বাড়িতে নেই, তাই না? না, দাসীকে বা ছেলেকে বলতেন কি বাড়িতেই আছেন, কিন্তু বলতেন যে ওর সঙ্গে আমি দেখা করতে চাই না, যেহেতু বললে ওকে মসজিদে খুঁজুন। দেখলেন, বাড়িতে আছে না আছে প্রশ্ন না, মসজিদে খুঁজুন। এবারে যাকে আপনি বলছেন সে বুঝছে যে মসজিদে খুঁজুন মানে বাড়িতে নাই, সে আপনার বেচারি চলে গেল অথচ বাড়িতেই আছে। ঠিক এইভাবে মিথ্যাও যাতে না হয় অথচ আপনার কথাও হয়ে যায়। মনে করুন আপনার চট্টগ্রাম থেকে ঢাকা যেতে হবে, আপনি ঢাকায় যাবেন আর চট্টগ্রাম আর ঢাকার মাঝে একটা শহর আছে, কি যা শহরটার নাম, কুমিল্লা, ধরুন কুমিল্লা, ওপর দিকে ট্রেন যায় বা ওপর দিকে বাস যায়, আপনি সেদিকেই যাবেন। তার মানে ঢাকা যেতে হলে কুমিল্লা পার হতে হবে। চট্টগ্রামে যখন আপনি বের হচ্ছেন তখন আপনাকে এমন একটা লোক জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, তখন যদি আপনি তাকে বলেন যে আমি ঢাকা যাচ্ছি তাহলে আপনার ক্ষতি হবে, সে আপনার ক্ষতি করবে। যদি আপনি বোঝেন যে যদি তাকে আমি বলি আমি ঢাকা যাচ্ছি তাহলে আপনার ক্ষতি হবে, তখন আপনি তাকে বলেন আমি কুমিল্লা যাচ্ছি। সমস্যা আছে? আপনি যাচ্ছেন কোথায়? ঢাকা, কিন্তু কুমিল্লার ওপর দিয়ে পার হবেন। সুতরাং এই ক্ষেত্রে আপনার এটা মিথ্যা হলো না, অথচ এটা একরকম মিথ্যা। আপনি যাবেন ঢাকার আপনি বলছেন কুমিল্লা, সেটাও মিথ্যা নয় একরকম, যেহেতু আপনি কুমিল্লার ওপর দিকেই যাবেন। ঠিক এইভাবে আপনাকে মিথ্যা থেকে বাঁচতে হবে। যদি এই শ্রেণীর হিলা বাহানা করেন তাহলে বললাম যে এই শ্রেণীর হিলা বাহানা প্রথম প্রকার হল ওয়াজিব, মানে কাউকে বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য ওয়াজিব, আর দ্বিতীয় হল মবাহ, কখনো না করাই ভালো, আর তৃতীয় হল হারাম। হারাম কোন সময় বললাম, যে যখন দেখবেন যে আল্লাহ এবং তার রসুলকে ধোকা দেওয়া হবে, কিংবা ওয়াজিব ত্যাগ করা হবে, ওয়াজিব ত্যাগ করা হবে, কিংবা শরীয়ত বিধেয় কর্ম থেকে বাতিল বা নাকচ করার জন্য কিছু বলা হবে, হারামকৃত বস্তুকে হালাল করা হবে কিংবা হারামকে হালাল করা হবে, এই শ্রেণীর ব্যাপারে খবরদার কোন রকমের ছল বাহানা করবেন না, তাওড়িয়া ব্যবহার করবেন না, তাহলে হারাম। যাক, আজকে মোট কথা ছিল মিথ্যাবাদিতা সম্পর্কে, মিথ্যা বলা, মিথ্যা না বলা, এবং কোন সময়ে বৈধ মিথ্যা, এবং কিভাবে মিথ্যা থেকে বাঁচা যায় তার এই দর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তা মেনে চলতে পারি, কারণ মিথ্যা জিনিসটা খুবই খারাপ। ব্যবসায় মিথ্যা, কথাবার্তায় মিথ্যা, বাড়িতে মিথ্যা, এবং হাদিস কোরআনে মিথ্যা, এই মিথ্যাবাদিতা খুবই খারাপ। মিথ্যাবাদিতা বর্জন না করলে মানুষের চরিত্র ঠিক হবে না, তার সে বিশ্বস্ত হবে না, সমাজে তার প্রতিষ্ঠা লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।